জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয় জয় গুরু গৌরাঙ্গ গন্ধার্ব গিরিধার জয় কি জয় অকর্মঠ চৈতন্য মঠ কি জয় অস্মদীয় গুরুপাদ পদ্মতলা বস্তশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজ কি জয় ওম নিতলা বস্ত অভিন্ন গুরুপাদ পদ্মশিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলা বস্ত অভিন্ন গুরুপাদ পদ্মশিল ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলাবস্ত অভিন্ন গুরুপাদ পদ্মশিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলাবস্ত অভিন্ন গুরুপাদ পদ্মশিল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ জি কি জয় জয় গৌড়ীয় বেদান্ত সমিতির ভূতপূর্ব আচার্য শিষ্যিল মধুর শিক্ষা শিষ্যিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ জি কি জয় জয় গৌরী বেদান্ত সমিতির বর্তমান আচার্য শিষ্যিলা ভক্তি বেদান্ত পর্যটক শ্রী মহারাজ জি কি অখিল ভারত শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য শিষ্যিলা ভক্তিবল্লভ তীর্থ গোস্বী মহারাজ জি কি স্বপার্শ্বশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি যায় পরমহংস আচার্য শিলা গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি যায় গৌরী বেদান্ত আচার্য বড়দেব বিদ্যাও সঞ্জী কি যায় জয় শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ মহাশয় বৃন্দাবন দাস মহাশয় শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস গুণ সর্বস্বী বৌ কিয়া রায় রামানন্দ সর্বমদর অন্তরঙ্গ ভক্তবৃন্দী শ্যামানন্দ বহু শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরা নরোত্তম ঠাকুর আদি অন্তরঙ্গ ভক্তবৃন্দী জয় জয় লোকনাথ গোস্বামী ভূগোলদেব গোস্বামী বক্ষেশ্বর্ণী শিবান সিং জগদান পুণ্যপুণ্ডানী নমাচার্য হরিদাস গুরুপান গুরু জয় জয় পুরুষোত্তম ধাম কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জি কি জয় সুদর্শন চক্রজি গম্ভীরা মন্দির গুন্ডিচা মন্দির জি হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরের সমাধি মন্দির কি সিদ্ধ ভোগল কি টোটা গোপীনাথ কি খিরচরা গোপীনাথ কি নীলমাধব জি কি শিলা প্রভুপাদের বিভাব শিলে বর্তমান সেবারত শ্রী চৈতন্য গৌরী জয় জয় শ্রী সমগ্র ক্ষেত্রমণ্ডল জি জয় জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম গিয়া গঙ্গাজি কি জয় যমুনাজি কি জয় সরস্বতী জি কি ভক্তি দেবী কি জয় বিন্দে দেবী কি নিত্য রাশ্রী শিবাসঙ্গন কি অদ্বৈত ভবন কি মুরারিগীত শিবাট কি নন্দনাচার্য ভবন চন্দ্রশেখর আচার্য চন্দ্রশেখর ভবন গধরঙ্গ শ্রীধরঙ্গ শিবাসঙ্গন জি সানন্দ সুখদা গুঞ্জ জি না জয় শ্রী যোগপীত শ্রী মন্দির শ্রীমান মহাপ্রভু আবির্ভাব শৈলী গিয়ে তত্ত্বস্ব সেবিত সব বিগ্রহগণ গিয়ে আক্রমণ মূলমঠ কে মূলমঠে সেবিত সমস্ত বিগ্রহগণ গিয়ে জয় জয় নিত্য রাশস্ব শিবাসঙ্গন গিয়ে তত্ত্বস্ব সেবিত সমস্ত বিগ্রহগণ গিয়ে ঈশ্বর দানস্ব শ্রী গুরুপাদ পদ্মের মূল সমাধি মন্দির গিয়ে শ্রী গুরুপাদ পদ্ম প্রতিষ্ঠিত শ্রী শ্রী গোপীনাথ গৌরী মঠ তত্ত্বস্ব শ্রী রাধা গোপীনাথ গৌর গদাধরণ সিংহ লক্ষ্মণ সিংহ জগন্নাথ জিউ জয় জয় গোদ্রুম কানন কি গোদ্রুমস্ত শ্রী সুরভি কুঞ্জ জি সুরভি দেবী ইন্দ্র মহারাজ জি কি জয় জয় সানন্দ সুগদা কুঞ্জ জি কি তত্ত্বস্ব শ্রী শ্রী সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর প্রতিষ্ঠিত গৌর গদাধর বিগ্রহ কি শ্রী ঠাকুরের পুষ্প সমাধি মন্দির কি শ্রী ঠাকুরের ভজন কুটির কি যায় জয় শ্রীলা গৌর কিশোরদাস বাবাজী মহারাজের ভজন কুটির কি যায় শ্রী কৃষ্ণদাস বাবাজী মহারাজের পুষ্প সমাধি মন্দির কি যায় জয় জয় নন্দীশ্বর মহাদেবজি কি বৃন্দা দেবী কি জয়, জয় জয় শ্রী শ্রী হরিহর ক্ষেত্র কি হরিহর ভগবান জি, হরিহর ক্ষেত্র হরিহর ভগবান সুবর্ণ, জয় জয় সুবর্ণ বিহার ভগবান কি সুবর্ণ বিহারী হরি কি সুবর্ণ সেন রাজা কি সুবর্ণ বিহার ক্ষেত্র কি জয়, জয় জয় পঞ্চানন তলা পঞ্চানন ভগবান কি, জয় জয় দেবপল্লী নৃসিংহপল্লীজি কি সর্ববিঘ্ন বিনাশন ভক্তবিঘ্ন বিনাশন শিষ্য নৃসিংহদেব ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি পঞ্চানন তলা কি, জয় জয় হংসবাহনজি কি, জয় জয় হংসবাহনজি কি অন্তগিরি বৈষ্ণব, জয় জয় হংসবাহনজি কি, জয় জয় সমগ্র নবদ্বীপ ধাম কি গৌরধাম কি দাশ বনাত্মক বৃন্দাবন ধাম কি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিরাজ গোবর্ধন জি নন্দগ্রাম জর প্রসনা কি নয়ন সর্বপেন সর্বমান সর্বপু কুসুম সর্ব চন্দ্রসর্ব গোবিন্দ কুণ্ড মানসিংহাজি কি দানঘাটজি কি হরিদেবজি মহারাজজি গোপেশ্বর মহাদেব বুধেশ্বর মহাদেব চকলেশ্বর মহাদেব নন্দেশ্বর মহাদেব কামেশ্বর মহাদেব মনকামাজি দাওজি মহারা রাধা গোবিন্দ গৌর নিত্যানন্দজি জয় জয় রাস জয় জয় রাসস্থলী কি বংশীবট কি ধীর শ্রমিক জি বস্তন ঘাট কি, জয় জয় শ্রীমদ ভাগজী মহাপুরাণ কি শ্রীমদ ভাগজী মহাপুরাণ শ্রবণ কীর্তনকারী ভক্তবৃন্দ কি, জয় জয় রা জয় জয় পুরুষোত্তম ভগবান কি পুরুষোত্তম ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি, জয় রাধা গোবিন্দ রাধা গোবিনা দাদা মদন মোহন জি রাধা দামোদর রাধা শ্যাম সুন্দর রাধা রমন রাধা রসিকলাল রাধা গোকুলানন্দ জয় রাধা বল্লভ জি কি, জয় জয় আনন্দ করি বৈষ্ণববৃন্দ কি, জয় জয় পুরুষোত্তম ব্রত পালন করি ভক্তবৃন্দ কি যায় পূজনীয় উপস্থিত বৈষ্ণববৃন্দ কি যায়, জয় জয় গৌরী শঙ্করজি গণপতি মহারাজ জি কি জয় গঙ্গা যমুনা সরস্বতীজি কি জয় শুদ্ধা সরস্বতীজি কি জয় শুদ্ধা সরস্বতীজি কি বৃন্দা দেবী কি জয় নরসিংহ ভগবান কি জয় আনন্দ করি বৈষ্ণববৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি জয় হরিনাম প্রভু কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাজুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্তয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তেথাস্পদম শিববিরুঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দন ত্যাক্তা দুস্তাজ্য সুরেপসি তোরাজ্যলক্ষ্মী ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্য মায়ামি গদৈতপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শি কিরণ পূর্ণানুরাগ রস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকেতনৈকপিতরো কমলায়ুতাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিতম ভাবানুরূপেণ সদা নরানাম। গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসীপুরপতি ভজবীশ্বনাথম বাগীশজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। সংসার দুঃখ জলধৌ পতিত সকাম ক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশয়স্য চৈতন্য চন্দ মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু জলধৌ পতিত কামস্য ক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশয়স্য চৈতন্য চন্দ মম দেহি পদাবলম্বনম। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, এই জগৎ প্রপঞ্চ যন্ত্রণাময় পরীক্ষাস্থল, এখানে সহিষ্ণুতা গুণ বড় উপকারী। সহিষ্ণুতা গুণ যার যত বেশি হবে তত সেই জগতে ভগবত ভজনের উপযুক্ত হবে। শ্রীল সরস্বতী ঠাকুর বলছেন যে এই জগতে প্রবল সহিষ্ণুতা গুণ তীব্র সহিষ্ণুতা গুণ আপনাদের অনেক উপকারে লাগবে ভগবত ভজনে। আর তৎসঙ্গে বলেছিলাম পর প্রশংসা হরিভজনের সহায়ক হবে আপনাদের, পর প্রশংসা আপনাদের হরিভজনের সহায়ক হবে। আর সহিষ্ণুতা গুণ না হলে হরিভজন হবেই না। যেটা বলতে গিয়ে শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকে তৃতীয় শ্লোকে বলেছেন, তিনাদপি শুনেছেন তররপি সহিষ্ণু না আমানি না মানদিন কীর্তনীয় সদা হরি। অমানি মানদ, এটাই সহিষ্ণুতা গুণের পরিচায়ক। অমানি মানদ, নিজে মান প্রতিষ্ঠার কোনো কিছুই কোনো আকাঙ্ক্ষা নাই, আর অপরকে সম্মান দেওয়ার চিন্তা, এটা হরিকীর্তনকারীর একটা প্রধান যোগ্যতা গুণাবলী। হরিকীর্তন করতে গেলে প্রবল সহিষ্ণুতা সম্পন্ন হতে হয়, তৃণাদপি ভাব আশ্রয় করতে হয়, নচেত হরিগুণগান করা সম্ভব হয় না। আমরা আলোচনা প্রসঙ্গে এখানে বললাম শ্রীলা প্রভুপাদ কেন এই কথা বললেন, এই জগতে পরপ্রশংসা আপনাদের ভজনের অনুকূল হবে। শ্রীলা প্রভুপাদ নিজে হরিকথা প্রসঙ্গে জগৎবাসীর সামনে সত্য কথা বলেছিলেন, সেটা কালকে আমার ব্যাখ্যা করার কথা ছিল, আমি করি নাই আজকে। সেটা প্রভুপাদ বলছেন, পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়ত ন গর্হে বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ চ। প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই যে প্রপঞ্চ রচিত হয়েছে, এই জগৎ, এখানে আপনারা কেউই বদ্ধ অবস্থায় বদ্ধজীবের প্রশংসা করবেন না। এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের প্রশংসা করতে গিয়ে আরও অধিক বন্ধন দশায় চলে যাবেন। এখানে যে কোনো প্রশংসা আমি করব, যে কোনো বস্তুর বা ব্যক্তির, সেই সমস্ত বস্তুগুলো বা ব্যক্তিগুলো এই গুণময় জগতের অন্তর্গত। এই বস্তুগুলো বা ব্যক্তিগুলো সমস্তই এই গুণময় জগতের অন্তর্গত। ফলে আমি যদি কোনো এই প্রপঞ্চের এই জগতের কাউকে প্রশংসা করে বসি, তাহলে আমি প্রকারান্তরে ঘুরিয়ে এই জড়জগতের ত্রিগুণকেই প্রশংসা করলাম। কেন, সেই ত্রিগুণের প্রভাবেই সে প্রভাবিত, তার গুণাগুলিকে প্রশংসা করা মানে আমি ত্রিগুণকে প্রশ্রয় দিলাম, আর নিজে আমি ত্রিগুণের যে বন্ধন আছে তার মধ্যে বন্ধন হয়ে গেলাম। এইভাবে প্রভুপাদ বুঝিয়েছেন, আমরা দেখেছি। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলতেন, সৎসঙ্গ এবং অসৎসঙ্গের যে বিচার, এটা সাধারণ লোক বুঝতে পারে না। এতই কঠিন এই বিষয়টা, যদি তাদের মধ্যে কাউর সৌভাগ্য হয়, কেউ যদি গুরু বৈষ্ণবের কৃপায় বুঝে যান, তাহলে আর তার কোনো অসুবিধে নেই। আমরা ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার, এগুলো আমরা মুখে বলতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন জীবনযাপন করি, দৈনন্দিন জীবন লিড করি, প্রাত্যহিকী জীবন যখন আমরা লিড করি, দেন উই আর কনফিউজড, আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা সে মেধা আমাদের নাই, সে ক্যালকুলেশন নেই, কীভাবে এই ভগবত তত্ত্ব বিজ্ঞানগুলোকে এক্স্যাক্ট অ্যাকিউরেটলি আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশন যে জানেন না, সে থিওরিটিক্যালি জেনে কোনো লাভ নেই। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞান আপনারা আলোচনা করতে বসেছেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এটা বিচার করলে দুরকমের হয়। একটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা আলোচনা করি, আর একটা হচ্ছে যাগুলো যে গুলিসগুলো আলোচনা করি, যেগুলো আমরা মহাজনের জীবনে অ্যাপ্লাইড ফর্মে দেখেছি, প্রয়োগ করেছেন তারা, দুরকমভাবে পাওয়া যায়। আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, এই দুটো কার্য করবার জন্য আদিষ্ট হয়েছি আমরা। আমরা এ সম্বন্ধে সন্ধ্যেবেলা আলোচনা করব। কেবলমাত্র প্রচার আচারবিহীন তাকে প্রভুপাদ কি বলেছেন সে সম্বন্ধে আমরা আলোচনা করব। কিন্তু সাধারণ লোক বুঝতে পারছেন না। ভক্তিমোহন ঠাকুর বলছেন, প্রীতি বলে একটা ছোট্ট আর্টিকেল লিখেছেন ভক্তিমোহন ঠাকুর, অনবদ্য লেখনী বলে একটা বই আজ থেকে 8 বছর আগে বেরিয়েছিল, তারপর তা কিঞ্চিত ওরা এনেছে। অদ্ভুত অদ্ভুত সমস্ত ছোট ছোট আর্টিকেল রয়েছে, একটা একটা আর্টিকেল পড়লে মাথা পুরো ঘুরে যায়, এত অল্প অক্ষরে কী বলেছেন এগুলো। সেখানে শ্রীল ঠাকুর বলছেন, প্রীতি বিনিময় করাই হচ্ছে সমাজের প্রত্যেক ব্যক্তির স্বভাব, প্রীতি না বিনিময় করে মানুষ থাকতে পারে না। জন্তু জানোয়ারও দেখবেন না একে অপরে প্রীতি বিনিময় করে, করে না। বাঘ যে হিংস্র বাঘ, তার শিশুটাকে জীব দিয়ে চেটে দিচ্ছে, এরম প্রীতি করছে। প্রত্যেক পশু পাখি জানতে বা অজন্তে একে অপরকে প্রীতি করছে। এই প্রীতি কথাটার শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করেছেন, যার উপরে আর ব্যাখ্যা হয় না। শ্রীল ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, প্রীতি মানে আপনি কি বলতে চাইছেন, সবাই তো জগতে প্রীতি করছে। বলে হ্যাঁ, সেই জন্যই বলতে চাইছি, প্রীতি মানে হল একজনের সঙ্গে সঙ্গ কাকে বলে। প্রীতি মানে হল যে মন থেকে একে অপরের সঙ্গ করে, মেন্টালি অ্যাটাচমেন্ট থাকে। সঙ্গ করা মানে হলো প্রীতি বিনিময়, আর প্রীতি মানে বা প্রীতির কথা মানে হলো সঙ্গ করা, ভাইসি ভার্সা, ভালো করে বিচার বিচার জানতে হবে। যদি বলে সঙ্গ কাকে বলে, আপনি বলছেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ তো সাধুসঙ্গ কাকে বলে, সঙ্গ কাকে বলে, সাধুসঙ্গ ছেড়ে দিন, সঙ্গ কাকে বলে। সঙ্গ কথাটা ঠাকুর অর্থ করছেন সঙ্গ মানে প্রীতি বিনিময়, আর প্রীতি বিনিময় মানেই হলো সঙ্গ। তাহলে এ সমাজে প্রত্যেকে যে যে অবস্থায় রয়েছেন, তারা কোনো না কোনো বিষয় বা ব্যক্তিকে প্রীতি করতে বাধ্য হচ্ছেন, প্রীতি হয়ে যায়, জানতে অজান্তে হয়ে যায়। এখন আমাদের বিচারের বিষয় হলো, যে যে ব্যক্তি বা বস্তুর সঙ্গে আমাদের প্রীতি হয়েছিল এতদিন বা হয়ে গেল, সেই বস্তুগুলো কি গুণময় জগতের অন্তর্গত নাকি গুণাতীত বস্তু কি। যদি গুণময় জগতের বস্তু হয় তাহলে বন্ধন আমার 100 বার হবেই হবে, আমি মুক্ত হতে পারবো না। যেটা বলতে গিয়ে কপিলজি মহারাজ মাতাশ্রীকে বলেছিলেন, দেবাহতি মাকে, সঙ্গোজ সংসতের হেতু অসৎস ভীত ধিয়া স এব সাধুসুকৃত মোক্ষদার অপাবৃতম। আমি দুটো শ্লোককে একটা একটা লাইন মিলে দুটো মিলিয়ে একসঙ্গে বললাম, দুটো লাইন কিন্তু একটা অন্য শ্লোকের একটা অন্য শ্লোকের বোঝাবার জন্য দুটোকে একসঙ্গে বললাম, অসুবিধা নেই, দুটোই একই জনের মানেও ঠিক আছে। সঙ্গ য সংসেতের হেতু হোক, আমরা এই দৈনন্দিন জীবনে যত সঙ্গ আমরা করে থাকি, অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাটাচমেন্ট হবেই হবে। আর অ্যাটাচমেন্ট হওয়া মানেই এটা সংসারের বন্ধনের কারণ। সঙ্গ য সংসেতের হেতু, সংসেতের হেতু যা সংসারের কারণ হয়ে দাঁড়াবে, সে সঙ্গগুলো আমরা সমস্ত বদ্ধ জীব এবং এই জগতের সঙ্গে করেছি, করে এসছি এতকাল। এই সঙ্গ, এই যে সঙ্গ অর্থাৎ এই যে প্রীতি বিনিময়, ঠিক এক্স্যাক্ট এই প্রীতি বিনিময়, এই সঙ্গটা যদি বাস্তব সাধুর সঙ্গে, অসৎ সাধুরূপে লুকিয়ে রয়েছেন তার সঙ্গে করলে আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। আর আমাদের সময়ও নেই চিৎকার করে বলতে ভাগবো, আমাদের সময় নেই। আপনাদের যদি কারোর মধ্যে সেই যোগ্যতা থাকে, সিনসিয়ারিটি থাকে, ইউ ক্যান এনজয় ডিভাইন হেল্প, অপ্রাকৃত জগৎ থেকে ডিভাইন হেল্প আপনার কাছে নেমে আসবে অটোমেটিক্যালি। ভগবান অন্তর থেকে বুঝিয়ে দেবে এখানে সত্য জিনিস আছে, এখানে নকল, নিজেই বুঝিয়ে দেবে, অন্তরে ভগবান বসে রয়েছেন। কাজে সে সম্বন্ধে আমরা বেশি বলে হাঙ্গামায় যেতে চাই না। গুরুপাদ পদ্মের কাছে যখন বয়স কম ছিল, মাঝে মাঝে বলতাম, গুরু মহারাজ আপনি যে বলছেন এটা এই সব করতে বারণ করেছেন, ওই যে মঠের মধ্যে ওই মহারাজ তো এইগুলো করে, এক ধমক দিয়ে বুঝে, আহ তোমাকে আমি বললাম এইটা শাস্ত্রের সিদ্ধান্ত, কে কি করে না করে আমার কাছে বলতে যেও, তুমি এবার বুঝে নাও, তুমি সেইভাবে সঙ্গ করবে। সোসাইটি চালাতে গেলে একটা বুড়ে সংস্থায় নানারকম লোক থাকবে, কিন্তু তার মধ্যেও একটা কথা আছে, সাধুগুরু বৈষ্ণবের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। যদি এক ব্যক্তি আমার মঠের সব ভালো ভালো ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে, আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না, হয় না এটা। আমি তাকে মঠ থেকে তাড়িয়ে দিতে চাইছি না, কিন্তু তাকে আমি সুযোগ দেবো, তোমাকে সংশোধন হতে হবে, তাহলে তুমি আমার এই মঠের গুরু মহাজের গুরুদেবের মঠের বদনাম করে দেবে তুমি। সেখানে আমি সন্ধেবেলা এইসব বিষয়ে কিছু উত্থাপন করব, আচারবিহীন প্রচার কি করে। তাহলে আমরা দেখলাম সঙ্গজ ও সংস্কৃতের হেতু হোক, যে সঙ্গটা যে প্রীতিবিনিময় আপনি এতদিন ধরে করে এসছেন না জেনে জন্ম থেকে, সেই প্রীতিবিনিময়গুলো সেই অ্যাটাচমেন্টগুলো এখন আপনাকে আর ছাড়বে না, আপনাকে এবার হাত করে দিয়ে এই জগতেই রাখবে, পুনর্জন্ম হবে, আবার আসবেন আবার যাবেন, এই জগতেই থাকতে হবে। কিন্তু এই সঙ্গ, এই যে প্রীতিবিনিময় আসক্তি যদি আমার কোনো বাস্তব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হয়ে যায়, যদি ভগবানের নামে ভগবানের ধামে বিভিন্ন বিষয়েতে ধাম নাম পরিকর বৈশিষ্ট্য হরিকথায় বড় আসক্তি, সংসায় চুলোই যাক, রান্না হোক আর না হোক আমি আগে হরিকথা শুনতে যাব, এই যে বিশাল অ্যাটাচমেন্ট আসক্তি, এটা বিরাট মঙ্গলের কারণ, বিরাট, একটু আধটু নয়, সামান্য নয়। এ ধরনের মনোবৃত্তি, এ ধরনের হৃদয়ের যে চাহিদা, এই ধরনের যে আসক্তি, সামান্য কিছু নয়, বিরাট ব্যাপার। এগুলো হচ্ছে সিদ্ধির মূল। আবার সিদ্ধি অনেক রকম আছে, প্রাইমারি সিদ্ধি, সেকেন্ডারি সিদ্ধি, অনেক রকম। প্রকৃতি জয়টাকে বলা হয় সামান্য সিদ্ধি, প্রকৃতিটাকে জয় করে বসে রইলাম তাহলে আমি সিদ্ধি হয়ে গেছি না, প্রকৃতিতে জয় করা এর হলো সামান্য সিদ্ধি, প্রাইমারি সিদ্ধি হলো তোমার। এবার তোমার অ্যাডমিশন নেওয়ার যোগ্য হলে ভাগবত তত্ত্ব বিজ্ঞানে স্কুল অফ ফিলোসফি গৌড়ীয় ইউ ক্যান টেক অ্যাডমিশন নাও, এখন তোমাকে দেয়া হলো, এখন এখন থেকে এবার নাও ইউ ক্যান স্টার্ট ইউর ভজন, এখন থেকে ভজন শুরু হতে পারে, প্রোভাইডেড যদি সদ্গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা হয় মেন্টালি এবং ফিজিক্যালি, সব সময় শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া চলবে না, যে শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়লো সেই মূল্য, আর কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। ওই জন্য আমি বলেছিলাম ভক্তিলতা বীজ যখন, লতা বীজ যখন উৎপন্ন হয় ভক্তি কৃপার, ভক্তি লতা বীজ সেখান থেকে লতা উৎপন্ন হলো, হওয়ার পর অবলম্বন অবশ্যই দরকার, সাপোর্ট, যদি সাপোর্ট না দেয়া হয় তাহলে লতাটা এরকম বেয়ে বেয়ে উঠতে পারবে না। সেই জন্য কোনো মানুষের জীবনে ভক্তি এমনি আকাশ থেকে পড়ে গেছে এটা হয়নি, হয় পূর্বজন্মে তার ভক্তি করা ছিল সেটা জেগেছে এই জন্মে, দ্যাট ক্যান বি, এটা হতে পারে, পূর্বজন্মে প্রচুর ভক্তি করা ছিল কোনো কারণে সিদ্ধি হয়নি, জন্মেছে আবার দেখা যাচ্ছে ছোটো থেকে বাচ্চা থেকে, এটা হতে পারে, সেই সমাধানগুলো গুরু বৈষ্ণবগণ করতে পারেন, বাকি সাধারণ বুঝতে পারবে না। ওই তো দেখলাম ছোট থেকে ওই ছেলেটার ভক্তি কী করে হলো, নারদজির ভক্তি কী করে হলো, নারদজি পেটের থে ছিলেন গর্ভে তখন থেকে নারদজি, এই প্রহ্লাদ মহারাজ নারদজির সঙ্গ করেছেন, হয়ে গেছে। এইভাবে দেখা যায় সাধুসঙ্গ না হলে কোনো দিন কেউ, বাস্তবিক সাধুসঙ্গ না হলে কেউ ভক্তিলতা বীজকে উঠিয়ে উঠিয়ে নিত্য জগতে যেতে পারবে না। আর তার মধ্যে আবার অপরাধ, বিভিন্ন লোকের দোষ দর্শন অপরাধ আদি ভয়ঙ্কর বিপদ, তাতে কি হবে, ভক্তিলতা বীজ শুকিয়ে যাবে, তাতে যদি ওঠে, যদি অপরাধ নামক মাতা হাতি, মাতা হাতি মানে মত্ত হাতি, যদি অপরাধ নামক মত্ত হাতির আগমন হয় তারে ভক্তি সর্বনাশ করে দিয়ে চলে গেল। অনেক ভক্তি হয়েছিল, হঠাৎ কি হলো, অপরাধ হয়ে গেল কোনো বৈষ্ণব চরণে, ব্যাস পাষণ্ড হয়ে গেল সে। আমরা কালা পাহাড়ের জীবনী, এইসব দেখেছি। তারা পূর্বে ছিলেন ব্রাহ্মণগড়ের ছেলে, অপূর্ব ভালো ছেলে ছিল, কোনো কারণে অপরাধ করে পাষণ্ড হয়ে গেল। আর যদি পাষণ্ড হয় ওই রকম ব্যক্তি, তাহলে যত নিচে নামতে পারে তত নিচে আর কেউ নামতে পারবে না। কালাপাহাড় তার পূর্বের ইতিহাস শুনলে দেখা যাবে সে ভালো ব্রাহ্মণ ছিল, ভালো ভগবানকে ভালো লাগতো তার, পরে এইসব অপরাধ করে নানারকম করে এমন পতিত হলো যে যত মন্দির দেখছে বিষ্ণু মন্দির সমস্ত মন্দির ভেঙে দিচ্ছে, অত্যাচার, লুট করো মন্দিরকে, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দলিশাত করো, আওরঙ্গজেবের মতো। কালাপাহাড়ের নাম হয়েছিল কালাপাহাড়। তা আমাদের মধ্যে কালাপাহাড় লুকিয়ে রয়েছে, সব বিভিন্ন রকম অপরাধ করছে, বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করছে, অথচ সাধু বলে সমাজের কাছে প্রমাণ করার চেষ্টা। এটা আমরা, এটা আপনাদেরকে কনসিয়াস হতে হবে, আমাদের কিছু করার নেই, আমাদের খালি কনসিয়াসনেসের আগুনটা জ্বালিয়ে দেব। কনসিয়াসনেস সমাজের সর্বস্তরে যদি ছড়িয়ে যায় তাহলে অটোমেটিক আমার কার্যটা সিদ্ধ হয়, বোঝা গেল। আমি তো কোটি কোটি লোকের সামনে যেতে পারবো না, আমি বিদেশে যাই না, এখান থেকে আমার ভয়েস যদি চলে যায় বিদেশে, আপত্তি নেই, যেমন চলে যায় আমার আপত্তি নেই তাতে। তাহলে অজস্র লোকের কাছে আপনাদের দায়িত্ব পড়েছে এই সব সত্য কথাগুলো ছড়িয়ে দেওয়া, যাতে জনজাগরণ হয়, কনসিয়াসনেস হয়। তাতে কী হবে, আমাদের শুভ কর্মগুলো অটোমেটিক্যালি হতে থাকবে। জনজগতে জাগরণ দরকার, বিশেষ করে আমাদের ভক্তি জগতে যে দুর্দিন এসছে তাতে আমরা আস্থা রাখতে পাচ্ছি না। মহাজনগণ চলে গেছেন একে একে, মহাপুরুষগণ এখন যারা রয়েছেন তারা আমাদেরকে কি করছেন সে ব্যাপারে আপনাদের বুঝতে হবে। সব আমরা বলতে পারবো না নাম বলে, আমাদের নাম বলে চিৎকার করার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা অসুবিধার মধ্যে আপনাদের ফেলতে চাই না, কি প্রয়োজন। তাহলে সঙ্গজ সংস্কৃতের হেতু হ অসৎস্য বিহিত ধিয়া, সেইটাই যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হয়, ধাম নাম পরিকর বৈশিষ্ট্য, সেটাই মুক্তির কারণ হয়, অর্থাৎ মঙ্গলের চরম মঙ্গলের রাস্তা খুলে দেয়। আমরা পরস্বভাব কর্মাণি ন প্রশংসেদ ন গর্হেদ বলেছিলাম, এবার পরস্বভাবের প্রশংসা প্রভুপাদ নিষেধ করেছেন, শাস্ত্রের বিচার করেছেন, অথচ আবার তিনি তার বাণীতে বলছেন, এটা ব্যাপারটা কি, এটা সাধারণ লোক বুঝতে পারছে না। পরস্বভাব কর্মাণি ন প্রশংসেদ ন গর্হেদ, এই কথাটা বলা রয়েছে সমস্ত যে এতক্ষণ ব্যাখ্যা করলাম, এই জন্য যে এক বদ্ধজীব অপর বদ্ধজীবকে প্রশংসা করতে গিয়ে তার নিজেরা আরও বেশি করে বন্ধনের মধ্যে চলে যাবে। আর এই জগতে পর প্রশংসা আপনার ভজনের আনুকূল্য বিধান করে, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যারা ভজনেতে অগ্রসর হচ্ছেন, মধ্যম অধিকারী হয়ে গেছে, যথেষ্ট বুদ্ধি রয়েছে, টেকনিক ভজনের টেকনিকটা জেনে গেছেন, তারা কি করবেন, আমার ভজনের আনুকূল্য অনুকূল এবং প্রতিকূল বিচার করে, বাহ্য দৃষ্টিতে কোনো প্রতিকূল বিষয় কোনো ব্যক্তি, কিন্তু একটু যদি ওকে মেনে নিই তাহলে আমার চৈতন্য মহাপ্রুর প্রচারে বিশাল সহায়তা হয়ে যায়, বোঝা গেল। যেমন আজকে লোকে প্রশ্ন তুলতে পারে, কেন মহারাজ আজকে এই বিধান মার্কেটে হরিকথা বললেন, সে কথাটা লোকের মাথায় ঢুকলো না। এই সামান্য এই ব্যাপারটার ভেতরে কত গোপন রহস্য লুকিয়ে রয়েছে সেটা গুরুদেব আমাকে বুঝিয়ে দিয়েছেন, কথাটা বোঝা গেল। কাজেই বাহ্যদৃষ্টিতে প্রতিকূল, কিন্তু সেটাকে অনুকূল করে নেওয়ার ক্ষমতা একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কাউর নাই। কম করে যারা মধ্যম অধিকার হয়েছে তারা বুঝতে পারে এটা অনুকূল এটা প্রতিকূল। কোনো ব্যক্তি এসছেন, তার মোটামুটি সাধুদের প্রতি শ্রদ্ধা আছে, মোটামুটি শ্রদ্ধা আছে, তিনি এলেন, তিনি হরিকথা শুনলেন, হরিকথা শুনে কিছু সেবা করলেন মঠে, করতেই পারেন। কিন্তু প্রভুপাদ কোনোদিন কাউর পায়ে তেল মাখাননি, কোনো ধনী ব্যক্তির, আর আমার জীবনে আমি কোনোদিন কোনো ধনী ব্যক্তিকে পায়ে তেল মাখাইনি, কোনো দিন আজ পর্যন্ত একটা সিঙ্গেল কোনো ইনস্ট্যান্ট নেই, যার জন্য সমগ্র বৈষ্ণব সমাজে যারা বাস্তব ভজন করেন তারা আমাকে ভালোবাসে, এই একটাই কারণ, তেল মাখানো কেস নেই। শুনতে আসে শোনো নাহলে চলে যাও, কোনো কথা নেই। প্রশ্ন হলো এই, প্রভুপাদ কোনোদিন তার জীবনে কোনো কেউ ডোনেশান দিয়েছেন বিশাল, কেউ কিছু করেছেন, কোনো কাউর কিছুর জন্য প্রভুপাদ কাউকে পায় তেল মাখান? আরে বিরাট ডোনেশান দিয়েছে, শীঘ্রই নিয়ে আয় ওকে, তাই প্রসাদ দে তাকে, বড় আসনে বসা, প্রভুপাদ কোনোদিন বলেন। এখনকার দিনে এইসব বিচারগুলো বদলে গেছে, কেউ ধরতে পারছেন না প্রভুপাদ কী চেয়েছিলেন, এটা বর্তমান লোক এখনকার কোনো কেউই অনুভব করতে পারছেন না, বরঞ্চ প্রভুপাদকে দোষারোপ করছেন। সেখানে দেখা গেল প্রভুপাদ বাহ্যদৃষ্টিতে প্রতিকূল পরিস্থিতি, সেটাকে তিনি অনুকূল করে নিলেন, মহাপুরুষগণ তারা জানতেন। প্রভুপাদকে গাড়ি উপহার, তখনকার দিনে সবে গাড়ি বেরিয়েছে, সবে গাড়ি বেরিয়েছে, ব্রিটিশ আমলে সবে গাড়ি বেরিয়েছে, সবে সেই গাড়ি চৈতন্য মঠে সেবার জন্য দিয়েছিল, মাথাটা খোলা, ওই যে রিস্কার মতো চাপা দেয় আর খোলা। প্রভুপাদ সেই যে গাড়ি দিয়েছেন তাকেও প্রশংসা করেননি, ওরে গাড়ি দিয়েছে এত দামি নিয়ায়, সে দিয়েছে রাধা গোবিন্দের সেবা, রাধা গোবিন্দের সেবা দিয়েছে আমার কি। আর এইখানে আমরা কেন এটা আজকে এই প্রসঙ্গটা তুললাম, আজকেই তো তোলবার প্রসঙ্গ, কারণ হচ্ছে ছিল বামনদেবজি দুটো প্রসঙ্গে আমি যে যে কথাগুলো যেদিন উত্থাপন করব তক্ষুনি ভাবতে হবে এর মধ্যে কোনো বিজ্ঞানভিত্তিক কারণ আছে, কেন এই কথাটা আজকে তুললেন, অন্যদিন তো তোরেন নাই। আজকেই এই প্রসঙ্গটা আসবে, বামনদেবজি মহারাজকে আমরা দেখব কি করে বলি মহারাজকে প্রশংসা করে উপরে তুলে দিয়েছেন, এটা দেখব। আবার দেখব বলি মহারাজ জি কত সহিষ্ণুতা সম্পন্ন হয়েছেন, দুটো প্রসঙ্গেই এখানে আছে আজকে, বলি মহারাজ জি কত প্রসঙ্গ, কত সহনশীলতা, গুরুদেব গালাগাল দিচ্ছে, এ গালাগাল দিচ্ছে, সমস্ত কিছু তো রাজ্য রাজধানী চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে, তুই একই করছিস, শান্ত হয়ে রয়েছেন, আমি যা করছি ঠিক করছি, এটা হলো সহিষ্ণুতা। এই যে দুটো প্রসঙ্গ আজকে আমাদের আলোচনায় চলে এলো, সেই জন্য প্রভুপাদের বাক্য দিয়ে আমি শুরু করেছিলাম, এই জগৎ যন্ত্রণাময় পরীক্ষাস্থল, এখানে পরপ্রশংসা আপনাদের ভজনে আনুকূল্য বিধান করবে, আর সহিষ্ণুতা গুণ হলে আপনারা ভজনে অনায়াসে এগিয়ে যাবেন, যে যা করছে গালাগাল দিয়ে যা খুশি করুক, সে তার কাজ করুক, আপনি আপনার মতো ভজন অগ্রসর করে যান, আনন্দে ভজন করুন, অতি সহিষ্ণুতা না হলে তাহলে হরিভজন হবে না। এইভাবে আমরা দেখলাম কালকে আলোচনা প্রসঙ্গে এসেছিল, সেখানে পয়ব্রত করবার জন্য কশ্যপ মুনি আদিত্যমাকে বলেছে, আদিত্যমা কাঁদছেন, বলছে আমার ছেলেপেলেগুলো এত কষ্ট পাচ্ছে, স্বামী আপনি আপনি আমাকে দয়া করে একটা রাস্তা বলে দিন, যাতে আমার ছেলেগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো স্বর্গেতে জায়গা নেই, কিছু নেই। বললেন দেবী তুমি এক কাজ করো, তুমি পয়ব্রত করো, পয়ব্রত করলে ভগবান তোমার উপর সন্তুষ্ট হবেন, আর তার ফলে তুমি তোমার মনোমাংসা পূর্ণ হবে। এই বলে কি করলেন, পয়ব্রতের উপদেশ করলেন, পয়ব্রতের উপদেশ পড়ার ফলেতে তিনি পয়ব্রত করে বামনদেবজি মহারাজকে পেয়েছিলেন, বামনদেবজি মহারাজকে পেয়েছিলেন। এ প্রসঙ্গে আমরা পরে কিভাবে স্বর্গরাজ্য ফিরে পেলেন ইত্যাদি কথা, এগুলো সব আমরা আলোচনা করব, খুব শীঘ্রই আসবে, অষ্টম স্কন্ধেতে এইসব বিষয় আছে, বলি মহারাজজি প্রসঙ্গ, কিভাবে বামনদেব আবির্ভাব হলেন, আবির্ভাব হয়ে কিভাবে তিনি এইসব প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমরা চলে আসব সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবিঘ্ন বিনাশনকারী শ্রী শ্রী নৃসিংহ ভগবানের প্রসঙ্গ, বলো শ্রী নৃসিংহ ভগবান কি জয়, সপাসদ নৃসিংহ ভগবান কি জয়, জয় শ্রীল প্রহ্লাদ মহারাজ কি জয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের সপ্তম স্কন্ধতে চলে এসেছি, সেখানে আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছে যে নারদজি মহারাজের সঙ্গে যুধিষ্ঠির মহারাজের কিছু কথোপকথন চলছিল, অর্থাৎ আমি বলতে চাইছি এই, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন আর সুখদেব গোস্বামী যে উত্তর দিচ্ছেন তার মধ্যে লুকিয়ে রয়েছে নারদ আর যুধিষ্ঠিরের সংবাদ। বোঝা গেল কি বললাম? প্রশ্ন করছেন, প্রশ্ন করছেন এই কি বলে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে আর তার মধ্যে লুকিয়ে রয়েছে এই দুজনের প্রসঙ্গ। আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম নারদজি মহারাজের কাছে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন যে বড় আশ্চর্য লাগছে যে কি করে ভগবানের তো কোনো, ভগবানের তো কোনো এই জগতের কোনো ব্যাপার অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ত্রিগুণের অতীত বিষয় ভগবান এবং ভগবানের ভক্তগণ, কিন্তু ভগবান দেখা যায় অসুরগণকে এরকম শাস্তি দিচ্ছেন এসব বিষয়, তাহলে কি ভগবানেরও ক্রোধফোধ হয় নাকি? বিভিন্ন রকম প্রসঙ্গ, এইসব প্রসঙ্গ বলছেন, এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন করছেন। আর নারদজি তখন বলছেন নিন্দা স্তব সৎকার আদি যা কিছু ভগবানের তো কোনো রকম প্রশ্রয় পায় না, কিন্তু যে কোনোভাবেই কোনো জীব যদি কোনো রকমভাবে ভগবানের প্রতি অভিনিবেশ লাভ করে, কোনো জীব কোনোভাবে ভগবানই যদি অভিনিবেশ লাভ করে যায়, সেই যদি ক্রোধের ফলে রাগ করে ভগবানের প্রতি বিদ্বেষ হলো, ভগবানকে সহ্য করতে পারছে না এত রাগ হলো ভগবান প্রতি, তসমাত বৈরাণ বন্ধেন নির্বৈরেণ ভয়েন বা স্নেহাৎ কামে কামেন বা জুঞ্জাৎ কথঞ্চিত নেক্ষত পৃথক, যত বলছেন যেমন একটা জড়জগতে আমরা উদাহরণ দেখি দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা হয়েছে, দুই বন্ধু একবার গলায় গলায় ছিল, কোনো একটা প্রসঙ্গকে কেন্দ্র করে তাদের মধ্যে এত বিষ ছড়িয়ে পড়ল, সে একে অপরকে প্রতিশোধ নেবে কীভাবে চিন্তা করল, একবারে কোনো রকমে ছাড়বে না, এ ওকে অপমান করেছে পরিস্থিতিতে, সে বলছে আমি একে ছাড়ব না, পরস্পরকে বৈরানুসন্ধান করছে, একে অপরের সঙ্গে শত্রুতা করছে, এবং এত একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, এ ওর ক্ষতি করেছে এ ওর ক্ষতি করেছে, এ ওকে ছাড়বে না ওকে ছাড়বে না। ঠিক সেই সময় এই দুইজনের হৃদয়ের বৃত্তিটাকে অ্যানালিসিস করলে বোঝা যায় যে কন্টিনিউয়াসলি ডে অ্যান্ড নাইট প্রতিদিন রাত্রি প্রতি সময় এ চিন্তা হচ্ছে কী করে ওর প্রতিশোধ নেব, কী করে একে আমি জব্দ করবো এর প্রতিশোধ নেব, কোর্টে বড় বড় কেস চলছে দেখবেন একে অপর সব শত্রুতা করছে দিন রাত, ওই কোর্ট কাচারি পুলিশ এই সারাদিন এই তাদের কাজ, সে যখন ঘুমোতে যায় ঘুমোতে বসে আনমনে চিৎকার করে একদিন দেখব তোকে দেখছি দাঁড়া, তুই এরমভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছে। তাহলে নারদজি বলছেন যখনই কাউর সঙ্গে কাউর বিদ্বেষ ঘটিত সম্বন্ধ হয়ে যায় তখন এই তীব্র বিদ্বেষের আগুন এমনভাবে হৃদয়তে ছড়িয়ে পড়ে যে সে শান্তি পর্যন্ত পায় না, একটু বিশ্রাম করতে পারে না, খালি সবসময় খালি ওই প্রতিশোধ নেওয়ার আগুন। নারদজি মহারাজ বলছেন যে কেন এইসব যেসব অসুরগণ ভগবানের সঙ্গে বিদ্বেষ করেছেন, ভগবান কিন্তু তাদের সঙ্গে বিদ্বেষ করেন নাই, কিন্তু ভগবানের স্বরূপটাই এরকম দর্পণের মতো, ভগবান এবং শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়টা হলো একেবারে পরিষ্কার করা স্ফটিক বা দর্পণের মতো, যেখানে কেউ সামনে এলেই তার হৃদয়ের বৃত্তিটা কি সঙ্গে সঙ্গে এখানে প্রতিফলিত হয়। ভগবান জানেন আমাদের বেদান্ত থেকে আমি বিভিন্ন উদাহরণ দিয়ে থাকি, এইসব সন্ধ্যেবেলা আলোচনা করব। যদি কোনো একটা ব্যক্তি একটা দর্পণের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে মুখটাকে এরমভাবে খেঁচায় তাহলে আয়নাতে কি দেখবে, খেঁচানো মুখ দেখবে, আয়নার সামনে যদি এরমভাবে তোলে তা আয়নার সামনে এরম দেখবে, আয়নার কিছু করার নেই। সেরকম ভগবান আর শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয়টা হলো স্বচ্ছ দর্পণ, তার সামনে যে যেরকম হিংস্র বৃত্তি নিয়ে এলে উল্টো বুঝবে, কিছু করার নেই, ভগবানের হৃদয় এরকম। বাস্তবিক পক্ষে ভগবান কারোর সঙ্গে বিদ্বেষ করেন না, কিন্তু ও এরকম খিচিয়ে এসছিল বলে খিচানোমুখি দেখছে, কিছু করার নেই ভগবানের। বাস্তবিক ভগবানের কেউ শত্রু নেই, কেন যত অনন্ত ব্রহ্মাণ্ডে যত নোংরা লোক আছে, নোংরা চরিত্র নোংরা সে সবই মানলাম, আপনাদের বিচারে অত্যন্ত জঘন্য, কিন্তু ভগবান বলছে যাই হোক হোক, এ মুসলিম হোক, এ হিন্দু হোক, এ ছাগল হোক, ও ভেড়া হোক, পোকা হোক, পতঙ্গ, ভগবান বলছে সবই তো আমারই সন্তান, তারা নিজের কর্মফলেতে ঘুরছে কিন্তু সন্তান তো আমারই, কোথা থেকে এসছে আমারই তো সব, পোকামাকড়গুলো আমার, মুসলিমগুলো আমার, সব তো আমারই। হ্যাঁ, তাহলে কেউ হয়তো আল্লাহ আকবর বলছে, হ্যাঁ কেউ বলছো কৃষ্ণ বলছে বলছে, কিন্তু সব আমাকেই। আর পোকামাকড় যেগুলো তো জানে না, নিচু জনই প্রাপ্ত হয়েছে, যত অপরাধ করবে তার অবস্থা ভয়ঙ্কর, আর জড়জগতের ক্ষেত্রে যত পাপ করা যায় তত সে নিম্নজনিতে চলে যায়, যত নোংরা কাজ করবে যত নেমে যাবে তার মনুষ্যত্ব চলে যাবে, চেতনার হ্রাস পেতে থাকবে, কনসিয়াসনেসের ডিগ্রি কমতে কমতে কমতে কমতে কমতে কোথায় গিয়ে দাঁড়াবে ই ক্যান নট ইম্যাজিন, মানে কনসিয়াসনেসের ডিগ্রি কমে কমে তখন চলে গেল একটা পোকা জনিতে চলে গেল, পোকা, এখন ওর জন্ম হলো একটা পোকা কীড়া। এখন ওর কিছু ভগবান বলছে আমার কিছু করার নেই, আমি তো কিছু ওকে বলিনি, আমি তো তাকে বলিনি কিছু, ও নিজেই করেছে। সেই জন্য গীতাতে পরিষ্কার ভগবান সবাইকে জানিয়ে দিয়েছেন, না আদত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতিম বিভূম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি, আমার কি করার আছে, আমি তো তাদেরকে বলিনি, আমি তাদেরকে বলছি তোরা আমার কাছে চলে আয়, এই আমার কাছে আনন্দ দেখ, ও শুনছে না ওরা, ওরা জড়জগতে চলে যাচ্ছে, আমি কি করব, তার নিজের কর্মফলে গুরু। ভগবান বলছে আমি তো জর্জবস্তি করতে পারবো না, তাদের স্বাধীনতা, ইচ্ছা হলে ভক্তি করো নাহলে যাও, তোমার খুশি, তোমার যদি ভালো লাগে আমার কাছে এসো নাহলে চলে যাও, কেউ তো বলেনি কিছু। তাহলে দেখা গেল ভগবানের সঙ্গে বৈরানুসন্ধান করে যেমন এইসব অসুরগুলো সিদ্ধিলাভ করেছিল, বলি আবার কী কথা, বলে হ্যাঁ যদিও এই সিদ্ধিলাভগুলোর আমরা বিশেষ মূল্য দিই না, হয়েছিল না শিশুপালের, শিশুপাল কী করছে সবার মাঝখানে নিন্দা করছেন কৃষ্ণের, কৃষ্ণ পিসিমাকে বলেছেন পিসিমা আমি 108টা নিন্দা আর ক্ষমা করব, 108-এর পরে যদি 109 হবে তখনই ওকে কিন্তু আমি কিন্তু রক্ষা করব ভালো করে। তো 108 নিন্দা হয়ে গেছে, কৃষ্ণ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন, যা তাকা বিজন্মা বেটা, হ্যাঁ উল্টা পাল্টা যা খুশি বলছেন, খিস্তি খামার করছেন, কৃষ্ণ শুনছেন মুচকি হেসে হেসে, 108টা যে হয়ে গেছেন এবার সুদর্শনকে ডেকেছেন, সুদর্শন তাকে হয়ে গেল তার উদ্ধার। কিন্তু সমস্ত সভাতে ঋষি মুনি যত হাজার হাজার আছে সবাই দেখছে শিশুপালের আত্মা শরীর থেকে প্রদীপের মতো এরম বেরিয়ে গেল, গাড়ি আস্তে আস্তে আস্তে আস্তে চলে আসছে কোথায়, কৃষ্ণের কাছে এসে কৃষ্ণের চরণের কাছে গিয়ে আস্তে আস্তে কৃষ্ণের চরণে মিলে গেল, কৃষ্ণের চরণে মিলে গেল। তাহলে ও কী হলো, সিদ্ধি লাভ করলো না, কি কি সিদ্ধি, ব্রহ্ম সাযুজ্য আছে আর হচ্ছে ভগবানের অঙ্গতে মিলে যাওয়া, এই দুটোর মধ্যে সবচেয়ে ঘৃণা করেছেন মহাপ্রভু বলেছেন এই অঙ্গেতে মিলে যাওয়া আরও ঘৃণ্য, কেউ যদি জ্ঞানী ভজন করতে করতে ব্রহ্মেতে গিয়ে মিলে যান এটা তো অত্যন্ত খারাপ কথা, ব্রহ্মেতে মিলে যাওয়া তো উচিত নয়। আমি এর আগে আলোচনা করেছিলাম আস্বাদক আস্বাদন আর আস্বাদক, এই তিনটে যদি সেপারেট আইডেন্টিটি না থাকে, যদি সেটা যেটা আমি আজকে সন্ধেবেলা এটা আলোচনা করব, যদি ত্রিপুটি বিনাশ হয়, এই শব্দগুলো শোনেইনি কেউ, কী সাধুসঙ্গ করে কে জানে, সব মঠে মন্দিরে দৌড়ায় দান দক্ষিণা করে, সাধুসঙ্গ ঘোড়ার ডিম করে, প্রভুপাদ বলেছেন ত্রিপুটি বিনাশ, এটাকে বলে ত্রিপুটি বিনাশ, মানে নিজের এক্সিস্টেন্স রাখবো না, বোঝা গেল কি বললাম, আস্বাদক আস্বাদন আর আস্বাদ্য বস্তু তিনটের কোনো এক্সিস্টেন্স আমি রাখবো না, এটাকে প্রভুপাদ বলছেন এটাকে এটা অত্যন্ত নোংরা কাজ, এটাকে অত্যন্ত খারাপ কাজ বলা হয়েছে। কেন, সে গিয়ে ব্রহ্মেতে মিলে যাবে, ব্রহ্মেতে মিলে গেলে কি, আমি উদাহরণ দিয়েছিলাম মনে আছে, ধনী ঘনের ব্যক্তিরা হিরোইনের নেশা করে স্ন্যাক বাইট নেয়, স্ন্যাক বাইট জীবের জীবটাকে একরে আমি দিয়ে দেয়, ওরা সাপ কি করে, সাপ এখানে ছোবল মারে মেয়াদে পড়ে গেল। এবার পনেরো দিন কুড়ি দিন পড়ে রইল, কোনো হোস নেই। তাহলে তারা কি ধরনের একটা বিপর্যয়ের মধ্যে গেছে, চেতনা কি ধরনের একটা উন্নততর বস্তু, চেতনার উপরে তো কিছু হয় না, সেই চেতনাটাকেই ওরা নাশ করতে চাইছে। তা ব্রহ্মতে গিয়ে মিলে যাওয়া মানে হলো চেতনা, আমি মিলে যাব, আমার নিজের কোনো সেপারেট আইডেন্টিটি রাখতে চাই না, এটা অত্যন্ত খারাপ। আর তার চেয়েও খারাপ হলো ভগবানের শরীরে গিয়ে মিলে যাব, এই বুদ্ধিটা আরও খারাপ, ভয়ঙ্কর। এ সম্বন্ধে আমি সময় হলে আলোচনা করব, এখন এত আলোচনা করলে এবার এগোবে না। উদাহরণস্বরূপ এ একটা উদাহরণ দিলাম, তার সঙ্গে এখানে নারদজি মহারাজ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, রাজন তুমি অবিশ্বাস করছো কেন, যে ব্রহ্মসাযুজ্য ইত্যাদি হতে পারে। বলে দেখো জড়জগতে দেখবে পেশস্কীট বলে একটা কীটা আছে, গুটি পোকা, কাঁচ পোকা, বলে ওটাকে ধরে, ও পোকাটাকে ধরে এনে ওর ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে ওটাকে মাটি, দেখেছো কোনোদিন খেয়াল করেছে কেউ, মাটির একটা ঘর বানায় ওর মধ্যে ওই পোকাটাকে ঢুকিয়ে দিয়ে ওটা গেটটাকে সিল করে দেয়, সিল করে দিলে ওই পোকাটা ওর ভেতর থেকে কাঁপতে থাকে ভয়ে, ওই পোকাটা আমাকে মেরে ফেললো, আমাকে ধরে ফেললো। ওই করতে করতে যখন যখন ফেটে বেরোয় তখন দেখে ও স্বরূপতা প্রাপ্ত হয়েছে, ও স্বরূপ প্রাপ্ত হয়ে গেছে। এই জন্য কীট পেশস্কৃত বলছেন, নারদজি উদাহরণ দিয়েছেন যে কীটহ পেশস্কৃত বলছেন কীটহ পেশস্কৃতা রুদ্ধ কুড্ডায়ম তমনুস্মরণ সংগ্রম্ব ভয় যোগেন বিন্দতে তৎস্বরূপতম। বলছেন তৈলপায়িকা কীট ভ্রমর প্রভৃতি ভিত্তির অন্তর্গরে একটা ঘর করে, সেই গর্তে অবরুদ্ধ হয়ে দেশ এবং ভয়বশত একাগ্রচিতে ভ্রমরকে স্মরণ করতে থাকে, তৈলপাইপেরা হতে হতে তার স্বরূপ প্রাপ্ত হয়ে যায়, সে ভ্রমরের স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। আমরা উদাহরণ দিয়েছিলাম ক্যামেলিয়ন গিরগিটি, সে যে পরিবেশে যাবে আগে গিরগিটি গিরগিটি গিরগিটি গিরগিটি, হ্যাঁ, সে কী করেন, সেই পরিবেশে গিয়ে সেই গাছে বা কোনো জায়গায় আগে কিছুক্ষণ চুক বুঝে দাঁড়িয়ে থাকবে, করে সে ধ্যান করবে, সেই ধ্যানটা সম্পন্ন হলে তার গায়ের রং চেঞ্জ হয়ে যাবে, যদি হলদে গাছে যায় পাতায় হলদে হয়ে যাবে, কেউ ধরতেই পারবে না। তাহলে জড়জগতে যদি আমরা দেখি এ ধরনের একেবারে অকাট্য এক্সাম্পল বিজ্ঞান ভিত্তিক, তাহলে অপ্রাকৃতিক জগতে আমাদের অবিশ্বাসের তো কোনো কারণ নেই নারদজি মহারাজ। তাহলে দেখো এই যে বিদ্বেষের দ্বারা ভয়ের দ্বারা কংস কী করেছিলেন, ভয়ের দ্বারা সিদ্ধি হয়েছে। সেকালে আকাশ আকাশবাণী শুনেছিল তোকে বিনাশ যে করবে সে তো আছেই, তুই আর একে এদেরকে বাচ্চাগুলোকে মারছিস কি, সেই ভয়েতে খালি খাওয়ার সময় খেতে খেতে জল খেতে গেছে, জলের মধ্যে দেখছে কৃষ্ণকে, জল ফেলে দিচ্ছে, চান করতে গেছে, চান করতে গিয়ে চানের জল রেখে দিয়েছে, রাজাদের জল জলের ট্রিটমেন্ট করা হয়, আমাদের মতো না কল খুলে দিলে চান করলো পুকুরে গেল, ওরম না, রাজাদের জলেরও ট্রিটমেন্ট আছে, জলের পাত্রের কাছে গিয়ে ভয় পেয়ে চলে আসছে, চান করতে পারছে না, কেন প্রতি উঠতে বসতে খেতে সবসময় কৃষ্ণকে এবারে শয়তান আমাকে মেরে ফেলবে বলে যে আমি তাকে মারি কি সে আমাকে মারে, এই করতে করতে খালি কৃষ্ণের স্বরূপ চিন্তা করছি, কৃষ্ণের স্বরূপ। কংস এইভাবে গেল, তাহলে আমরা দেখব কে কে কীরকমভাবে সিদ্ধি লাভ করেছিল। নারদজি একটা সুন্দর উদাহরণ দিয়ে দেখো যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির মহারাজ ভালো করে বিচার করে দেখো, আমি কথাটা বলছি সন্দেহর কিছু নেই, গোপ্যহ কামাদ ভয়াত কংস দেশাদ চৈদ্যাদয়ো নিপহা সম্ভ্যা বলছেন সম্বন্ধাদ বৃষয়ো স্নেহাদ জুয়ম ভক্তা বয়ম প্রভু। বলছেন বিভো গোপ্যহ কামাত ভয়াত কংস দেশাত চৈদ্যাদয়ো নিপা সম্বন্ধাদ বৃষয়ো স্নেহাদ জুয়ম ভক্তা বয়ম বিভো। বলে গোপিকাগণ কীভাবে সিদ্ধিলাভ করলো? বলে গোপ্যহ কামা তীব্র কাম। কেন কোরকম কাম? জড়জগতের নোংরা কাম না, জড়জগতের যেটাকে আমরা কাম বলি সেটা আমি যখন দশম স্কন্ধে আলোচনা করুন রাসক্রিয়া, তখন আমি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা, কোনো ব্যক্তি থাকবে তার মাথাটা ঘুরে যাবে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা, তা যে কোনো রকমভাবে কাম আসতে পারে না। তখন আপনারা বুঝবেন গোপিকা রাখা এদের যে কাম যেটাকে এখানে হয়েছে কামটা কীরকম আর আমাদের কামটা কীরকম, সবগুলো পার্থক্য তখন বলুন, নাহলে এগোবে না আলোচনা। আমার ভগবানের ইচ্ছা সিক্স স্মৃতিতে থাকবে, ভগবান আমাকে স্মরণ করিয়ে দেবেন গুরু বৈষ্ণব। তাহলে গোপিকাগণ তীব্র ভালোবাসা কামের দ্বারা কৃষ্ণের কাছে চলে গেল, কৃষ্ণ চাই, কৃষ্ণকে না হলে আমরা বাঁচব না, রাধারানী গোপিকাগণ। আর কংস ভয়াত, কংস ভয়েতে, কংস সবসময় ভয় পাচ্ছে আমাকে মেরে ফেলবে। আর দেশাত চৈদ্যাদয় অর্থাৎ বিদ্বেষের দ্বারা শিশুপাল সিদ্ধিলাভ করো, আর সম্বন্ধের দ্বারা কৃষ্ণ আমাদের বংশের লোক, আমাদের মামা, আমাদের কাকা, আমাদের সম্বন্ধ আছে বৃষয়ও অর্থাৎ ঋষিবংশীয় যারা আছেন, যারা কৃষ্ণকে আমাদের বংশের বলে দাবি করছেন, তারা সম্বন্ধের দ্বারা ঋষি বংশের সম্বন্ধ হয়ে গেছে তাদের, আর সম্বন্ধ বলছে সম্বন্ধাত সম্বন্ধের ধারা বৃষয়ও অর্থাৎ ঋষিবংশীয় লোকরা, স্নেহাত জুয়ম যুধিষ্ঠির মহারাজকে বলছে তোমরা স্নেহের দ্বারা, এটা আমাদের বংশের ভাই, তোমরা বিবেচনা করছো এটা আমাদের ভাই, সবসময় ভাবছো এই যে ভাই বলছো তুমি, ভাই ভাবছো তুমি, এত ভালো ভাই আর হয় না, কৃষ্ণ হচ্ছে ভাই যুধিষ্ঠির মহারাজে, এই যে ভালোবাসা স্নেহের দ্বারা, আহা ছোটো ভাই, আবার স্নেহের দ্বারা, ওই তোমরা যে সিদ্ধি লাভ করেছো স্নেহের দ্বারা কৃষ্ণকে সবসময় ভালোবাসো, আর ভক্তা ভয়, আমরা যে নারদ বলছেন আমরা যে ঋষিকুল আছি এরা ভক্তির দ্বারা কৃষ্ণকে লাভ করেছি, কৃষ্ণ ভক্তি, কারণ নারদজি ভক্তি জগতের আচার্য। আর যদি এখন আর তোমরা প্রশ্ন করো কই বেনরাজের তো এরম কিছু হলো না, সেখানে বলতে গিয়ে যদি কেউ সন্দেহ করে সেই জন্য নারদজি মহারাজের উত্তর দিচ্ছেন, কতম বলছেন কতময়োপি ন বেন সাত পঞ্চানাম পুরুষম্পতি, এই যে আমি যে পাঁচ রকম পদ্ধতি বললাম এর কোনোটাই কিন্তু বেনরাজ করে নেই, বেনরাজ যদি অন্তত শিশুপালের মতো বিদ্বেষও করতো কৃষ্ণ সঙ্গে তাও হতো, কি সেটাও করেনি, এবার এটা একটা পাগল ছিল, খালি বলতো আমাকে পুজো করো, ও আবার কি কার পুজো করতে হবে, এই যেমন এটা বলতো, কিন্তু বেন এই যে সম্বন্ধগুলো আমি বললাম যে যে সম্বন্ধের দ্বারা যে কোনোভাবে সম্বন্ধ যদি কৃষ্ণের সঙ্গে জুড়ে নিতে পারে সামহাও কিসি বি তরিকা সে কৃষ্ণের সঙ্গে যদি সম্বন্ধ জুড়ে ফেলে তাহলে তার হয়ে গেল, কিন্তু এই বেন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জুড়তেই পারেনি, এটা পাগল ছিল, কিছুই করতে পারেনি, তার কোনো কিছুই হলো না, তাকে অবশ্য পরবর্তীকালে পিতু মহারাজ রক্ষা করলো, বেন বেনের শরীর থেকে তো মন্থন করে এলো, নরক থেকে বেনকে তুলেছিল, এসব কথা আছে। তাহলে উপযুক্ত পিতা, উপযুক্ত পুত্র পিতাকে নরক থেকে তুলতে পারে, এসব প্রমাণ। তাহলে তসমাদ কেন পাপ বলছেন, তসমাদ কেন পপায়েন মনহ কৃষ্ণে নিবেশয়েৎ, তসমাদ কেনাপি উপায়েন মনহ কৃষ্ণে নিবেশয়েৎ, কাজেই রাজন জেনে রাখো তসমাত তুমি যাইজন, তাই জন্য তোমাকে বলছি যে কোনোভাবে সামহাও তোমাকে কী করতে হবে, ইউ উইল হ্যাভ টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড অন টু দ্য লোটাস ফিট অফ কৃষ্ণ। অবশ্য লোটাস ফিট অফ কৃষ্ণ বললে এটা ভক্তি হয়ে যায়, এই কথাটা না বলাই ভালো ছিল, যাই হোক কৃষ্ণেতে তোমার মনোনিবেশ করতে হবে, লোটাস ফিট বললে এটা ভক্তি চলে আসছে, এরমভাবে বলেনি, তাই বলছেন তসমাত যে কোনোভাবে কেনাপি উপায় ন যে কোনোভাবে কৃষ্ণেতে মনোনিবেশ করা উচিত, উসলে হয়ে যাবে। এখন নারদজি মহারাজের এই কথা শুনে কেউ যেন ভেবে নেয় না আমরা কাল থেকে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধি হবে, ভক্তির ভক্তি জগতের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে যে এরা এই পদ্ধতিতে করেছে বলে আমরা করবো তা নয়, ভক্তি অনুকূল কাজ কী, ভক্তি প্রতিকূল কাজ কী, এসবগুলো আমি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করতে চাই কিন্তু সময় পারমিট করে না, তবুও তুলব। হিরণ্যকশিপু এখন আমরা তাড়াতাড়ি এগোবো, সন্ধেবেলা আমাদের হিরণ্যকশিপুকে উদ্ধার করতেই হবে, নাহলে হবে না, হিরণ্যকশিপু বড় অত্যাচার করছে, আজকে সন্ধেবেলা তার উদ্ধার করতে হবে। সেই জন্য আলোচনাকে এইভাবে অগ্রসর হওয়া উচিত। আমরা দেখছি এখানে হিরণ্যকশিপু তার ভাই যে মরে গেছেন, তার ভাইকে হিরণ্যকশিপু অত্যন্ত চিৎকার করে আকাশে বলছে, আমার ভাইকে মেরেছে সেই হরি, বেটা কোথায় আছো, তোমাকে দেখছি আমি, তোমাকে শেষ করব। এইভাবে দিনরাতকালে হরির সঙ্গে বিদ্বেষ করবার জন্য সে তৈরি হয়েছে, কিছুতেই সে ছাড়বে না। হিরণ্যকশিপু সে অসুর হলেও বাস্তবিক পক্ষে তার পরিচয় হলো সে বৈকুণ্ঠের পরিকর, এখন অসুর অভিশাপে তো হয়েছে, যাই হোক বৈকুণ্ঠের পরিকর সে, যাই হোক এখন অসুর, সেই অসুর এখন মা কাঁদছে, আমার ছেলেটা মারা গেল। কোন ছেলেটা? হিরণ্যাক্ষ, সোনার মতো রং। হিরণ্যাকে অনেক হিরণ্যাক্ষের এই দুই অসুরের রঙ হচ্ছে সোনার মতো গায়ের রং, এত পাওয়ার। সেই ছেলেটাকে, আমার ছোট ছেলেটাকে মেরে ফেলল, মরে গেল আমার ছোট ছেলেটা, মা দুঃখ করছেন, আর তার যে ভাইয়ের যে বউ সেও কাঁদছেন। এখন এইরকম যখন করছেন তখন মাকে আর ভাই বউকে, ভাইয়ের বউকে এবার তত্ত্বজ্ঞান উপদেশ করছেন, কে? অসুর উপদেশ করছেন, হরিকথা বলছেন অসুর। এখন তত্ত্বজ্ঞান বলছেন, হে অম্ব, হে মা, কে কার এই জগতে, কে কার, এরম ভাই সব উপদেশ করছেন। বলছে শোনো একটা ঘটনা বলছি, তোমরা দুঃখ করছো ছেলে গেছে, হ্যাঁ শোনো তত্ত্বজ্ঞান বলছে আবার নিজে অসুর বলে বলছে, শোনো একটা ঘটনা বলি। উশিনর দেশে এক রাজা ছিল, সে রাজা অত্যন্ত বলবান, তার সঙ্গে অন্য দেশের রাজা যুদ্ধ হয়েছিল। ঘটনাক্রমে কি হলো, উশিনর দেশের রাজা সেই যুদ্ধক্ষেত্রে মরে পড়ে গেল। মরার সঙ্গে সঙ্গে চারিদিকে হাহাকার, রাজ্যেতে দুঃখ ছেয়ে গেল। রানী না সব কাঁদতে কাঁদতে, যত রানী আছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে যুদ্ধক্ষেত্রে চলে এলো। এসে চুল এলো ফেলো করে কাঁদা, ও গো কোথায় গেলে গো, ওকে স্বামী, এইভাবে কাঁদতে আরম্ভ করলো। যখন এইভাবে কাঁদছেন তখন যমরাজি মহারাজ একটা 5 বছরের বালকের রূপ ধারণ করে তাদের সামনে প্রকট হয়ে গেলেন। এ মা, এ মাগুলো কাঁদছে কেন? বলছে দেখছো না আমাদের স্বামী মারা গেছে। বলো দেখো আমি এত বাচ্চা, আমার কেউ নেই, মা বাবা কোথায় কি কিছুই জানি না, আমি এই জঙ্গলে থাকি, আমি তো কাঁদি না, তোমরা কাঁদছো। ও তোমারা কাঁদবে কি, আমাদের স্বামী চলে গেছে। ওর স্বামী চলে গেছে কই, এই তো রয়েছে। বলো না, ওর ভেতর থেকে আত্মা চলে গেছে। ও আত্মা চলে গেছে, সেই আত্মাকে আগে দেখেছে, তোমরা দেখেছো আত্মাকে আগে কোনোদিন, যখন স্বামী বেঁচে ছিল না দেখিনি, তাহলে যাকে দেখো নি তার জন্য কাঁদছো কেন? সোজা বাচ্চার, বাচ্চা ছেলে সোজা কথা, কাঁদছো কার জন্য? এই তো রয়েছে স্বামী, ঘরে নিয়ে যাও রাজধানীতে। বলো না, এই ভেতর থেকে স্বামী আত্মা বেরিয়ে গেছে। বলো আত্মা যদি বেরিয়ে গিয়ে থাকে, আত্মাকে কি আগে দেখেছিলে? বলো না, তা যাকে দেখো নি তার জন্য কান্না কিসের, যাও নালে এই স্বামীকে নিয়ে যাও। এইভাবে বোঝাবার পর বলে, একটা বাচ্চা ছেলে যদি এরকম বোঝাতে পারে তাহলে আমাদের শোক করা উচিত নয়, মানুষ যাবেই, আজ বেঁচে আছে কালকে চলে যাবে। সেই জন্য তারা কী করলো, দুঃখ বুক্ষ ভুলে গিয়ে ঘরে চলে গেল, আশ্রমে চলে গেল। এইভাবে উশিনর দেশের এই রাজার এই কাহিনী থেকে হিরণ্যকশিপু সুন্দর একটা উদাহরণ, মাকে এবং এই যে ভাই বউ এদেরকে ভালো করে বুঝিয়ে দেখলো, আবার তোমাদের তাহলে শোক করা উচিত না, ভাই চলে গেছে, গেছে কী করা যাবে আর, গেছে এদিকে কিন্তু নিজের ভেতর কষ্ট হচ্ছে, ভাই চলে গেছে, প্রতিশোধ নেব, আর তত্ত্বজ্ঞান এদিকে উপদেশ। এই জন্য যারা আসুরিক বৃত্তি সম্পন্ন তারা বাইরের দৃষ্টিতে অনেক উপদেশ করেন, কিন্তু তাদের জীবনকে অ্যানালিটিক্যালি দেখবে, অ্যানালিটিক্যালি তারা আচরণ করে না, বাইরে উপদেশ করে, ভালো বেশভূষা করে, হ্যাঁ সন্ন্যাস বেশ, হ্যাঁ ভালো করে উপদেশ, কিন্তু নিজের জীবনে আচরণ করে না, তাদেরকে বললে অসুর বলা হয়, আসুরিক বৃত্তি সমাজকে ঠকাচ্ছে। এইখানে আমরা দেখলাম হিরণ্যকশিপু যতই অসুর হোক একটা মূল্যবান কথা কিন্তু বলেছে, এই কথাটা কিন্তু কিন্তু আমরা, আমিও ব্যাখ্যা করে থাকি, খুব ভালো কথা। কেন সমগ্র ভাগবতে হিরণ্যকশিপুই বলুক আর হিরণ্যাক্ষই বলুক, কথাটা তো ভাগবতের, তো ভাগবত মানেই অমৃত, বলেছেন অসুর, আমি তো এটা রসিকতা করে বলছি, কিন্তু যেখানে যে কথাই আছে সেগুলো সবটাই, প্রত্যেকটা অক্ষরই আমার মঙ্গলের কারণ, এটা যেন লোকে বুঝে না, এটা হিরণ্যাক্ষ বলেছে, এটা হিরণ্য, অতএব এই কথাটা ফেলে দাও না, এটা ভাগবত, সাক্ষাৎ পুরোটাই কৃষ্ণ, ফেলার কিছু নেই। যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় হো ক্লেশ মায়া যোগ অনুবর্ততে। যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় হো ক্লেশ মায়া যোগ অনুবর্ততে। যতক্ষণ পর্যন্ত তোমাদের লিঙ্গদেহ ভঙ্গ না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের লিঙ্গদেহ ভঙ্গ না হবে, ততক্ষণ পর্যন্ত আত্মার গতাগতি বন্ধ হবে না। কর্মবিপাকে গতাগতি পুনঃপুন, কর্মবিপাকে গতাগতি পুনঃপুন মতুরহু তুয়া পরসঙ্গে। সেই জন্য কর্মবিপাকে গতাগতি পুনঃপুন, এই জন্য বলছেন হিরণ্যকশিপু খুব মূল্যবান কথা বলছেন, যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা, তোমার আত্মার মধ্যে যখন ওই লিঙ্গদেহের আবরণ থাকবে, বোঝা গেল? লিঙ্গদেহ মানে ওই কারণ দেহ যেটাকে বলা হয়, যার জন্য মানুষের জন্ম হয় বারবার, ওই কারণ কারণ দেহ যখন থাকে, তার দ্বারা যদি সেই জীবাত্মা প্রভাবিত হয়, তাতে যে আবরণ থাকে তার ফলে তার কর্মবন্ধন হয়, তাবৎ কর্ম নিবন্ধনম, যতক্ষণ কর্মবন্ধন থাকবে ততক্ষণ তার বিপর্যয় হবে, ক্লেশ হবে, আবার মরবে, আবার জন্ম, এই ছেলেটা মরে গেল, এই বাবাটা মরে গেল, এই স্বামীর এই হলো, এই চলবে, কিছু করার নেই। কাজেই তাবৎ এবার মায়া যোগ অনুবরত, ততক্ষণ মায়া, মায়াদেবীর প্রভাব ছাড়বে না, মায়াদেবী ততক্ষণ আমাদেরকে ছেড়ে দেবে না, মায়াদেবী ধরে রাখবে, কারণ তোর এখনও লিঙ্গদেহ ভঙ্গ হয়নি, কোথায় যাবি তুই বেটা, তোর এখন লিঙ্গদেহ ভঙ্গ কোথায় যাবি, এখনও পর্যন্ত কাম ক্রোধ ইত্যাদি সব লুকিয়ে রয়েছে। যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা, যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় ক্লেশ মায়া যোগানুবর্ততে। এইভাবে বলে এই কথাটাকে শেষ করে দিই, অন্তত ভালো লাগবে এই অধ্যায়টা। সেখানে বলছেন আর একটা উদাহরণ দিলেন, দেখো মা কীভাবে, হে হে অম্ব, হে অম্ব, হে মা ভালো করে শোনো কি বলছি, শোনো, বলছে একটা লুব্ধক ছিল, লুব্ধ মানে ব্যাধ, সে কী করেছিল, খেকালে লুকিয়ে লুকিয়ে পাখিগুলোকে মারে, পাখিগুলোকে জালের মধ্যে বদ্ধ করে, লোভ দেখায়, জালের মধ্যে বদ্ধ করে, তারপর তাদেরকে ধরে নিয়ে যায়। মা খুব ভালো করে শোনো, একটা কুলিঙ্গ মিথুন ছিল, স্বামী স্ত্রী আর দুজনে বাসার মধ্যে ভালো করে থাকতো, তারা একে অপরকে আদর, পায়রাগুলো আদর করে দিয়েছে, হুম করে মুখে মুখে আদর করে, কত আদর একে অপরকে করে, বা কপত কপতি। সেইভাবে হলো কি, এরা দুজনে ভালোবাসে একে অপরকে, এবার তাদের শিশু আছে ছোট্ট বাচ্চা, এ বাচ্চারা খুব আদর করে, তা সে এখন কি হলো, কুলিঙ্গ কি করেছে বলছেন, সেই লুব্ধকতা সেই ব্যাধ সেখানে ফাঁদ পেতেছে, ফাঁদ বইও ফাঁদ ফাঁদ জাল পেতেছে, জালে ভালো ভালো খাওয়া দিয়ে দিয়েছে, এ দিয়ে কী হয়েছে বলল, সেই পক্ষী এবার কি হলো, ব্যাধের জালে পড়ে গেল, কে বলছেন, হুম ব্যাধে, হে মহিষীগণকে বলছেন, মহিষীগণ মানে ওই যে যে মহিষীগণ উশিনদ উশিনদের রাজা যে মহিষীগণ তাদেরকে বলছেন, ও দেখো সেখানে কি হলো, মানে এই বাচ্চাটা রয়েছে কুটিয়ায়, এবার হঠাৎ সেই লোভে পড়ে, লোভে পড়ে এবার কি হলো, সেই কুলিঙ্গ সেই পাখিটা কি করলো, সেখানে গিয়ে ঝাঁপিয়ে ওই জালের মধ্যে গেল ওই খাওয়াটাকে আনতে, গিয়ে বন্ধন হয়ে গেল। যেই বন্ধন হয়ে গেল তখন সেই জালের মধ্যে দেখি যে আটকে পড়েছে, তখন সেই কি হলো, এই এই যে স্ত্রী আছে অর্থাৎ তার যে পত্নী পাখিটার, সে পত্নীটা আবার কাঁদতে কাঁদতে গিয়ে, ও স্বামী ছাড়া আমি বাঁচবো কী করে, আমি তো বাঁচতে পারবো না, সেখানে জালের মধ্যে গিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো কাঁদতে কাঁদতে, তাতে কি হলো, ব্যাধ কি করলো, দুজনকে বয়ে নিয়ে গেল, ধরে নিল, আর পাখিটা তো ডানা ওড়েনি, তাকে নিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে চলে গেল। বলে দেখো এইভাবে ওই স্ত্রীগণকে উদাহরণ দিচ্ছেন যমরাজজি মহারাজের প্রসঙ্গ থেকে, এই সব শিক্ষাগুলো পাওয়া যাচ্ছে। সেখানে বলছেন যে এইভাবে জাল পেতে তাদেরকে ধরে নিয়ে গেল। তো মায়ামোহর যে এই যে জাল বিস্তার করে রেখেছে, এতে বাস্তবিক পক্ষে কেউ কাউন নয়, বাস্তবিক পক্ষে এরা মায়ার প্রভাবেতে পড়ে রয়েছে, যার জন্য একে অপরের জন্য এই সব দুঃখ প্রকাশ করছে। বাস্তবিক পক্ষে কেউ কাউন নয়, মায়া থেকে উত্তীর্ণ হওয়াই হচ্ছে আমাদের প্রথম কর্ম, প্রধান কর্ম। তারপর আমাদের অনেক মঙ্গলের রাস্তা খুলবে। যাবদ লিঙ্গান্বিত হি আত্মা তাবদ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় ক্লেশ মায়া যোগানুবর্ততে বাঞ্ছা কল্প দুর্বশিক বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমো। It's not.